ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور. এই সুসংবাদই আল্লাহ দেন তাহার বান্দাদেরকে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে। বল, আমি ইহার বিনিময়ে তোমাদের নিকট হইতে আত্মীয়র সৌহার্দ্য ব্যতীত অন্য কোন প্রতিদান চাই না। যে উত্তম কাজ করে আমি তাহার জন্য ইহাতে কল্যাণ বর্ধিত করি। আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী। أَمْ يَقُولُونَ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا فَإِنْ يَشَأْ اللَّهُ يَخْتِمْ عَلَى قَلْبِكَ وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ. وَرَكِ بَالِي جَ شَ اللَّهُ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করিয়াছে, যদি তাহাই হইত তবে আল্লাহ ইচ্ছা করিলে তোমার হৃদয় মোহর করিয়া দিতেন। আল্লাহ মিথ্যাকে মুছিয়া দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। অন্তরে যাহা আছে সে বিষয়ে তিনি তো সবিশেষ অবহিত। তিনি তাহার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যাহা করো তিনি তাহা জানেন। ওয়াস্তাজীবু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। তিনি মুমিন ও সৎকর্ম পরায়ণদের আহ্বানে সাড়া দেন এবং তাহাদের প্রতি তাহার অনুগ্রহ বর্ধিত করেন। কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজক লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরিম মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুন বাসীর। আল্লাহ তাহার সকল বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তাহারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করিত, কিন্তু তিনি তাহার ইচ্ছামত পরিমাণেই নাজিল করিয়া থাকেন। তিনি তাহার বান্দাদেরকে সম্যক জানেন ও দেখেন। উহারা যখন হতাশাগ্রস্ত হইয়া পড়ে তখনই তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তাহার করুণা বিস্তার করেন। তিনি তো অভিভাবক প্রশংসার্হ। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বা وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ. তাহার অন্যতম নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এই দুইয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়াইয়া দিয়েছেন সেইগুলি তিনি যখন ইচ্ছা তখনই উহাদেরকে সমবেত করিতে সক্ষম। وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ. তোমাদের যে বিপদ আপদ ঘটে তাহা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করিয়া দেন। وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ. তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন অভিভাবকও নাই, সাহায্যকারীও নাই। وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ. তাহার অন্যতম নিদর্শন পর্বত সদৃশ সমুদ্রে চলমান নৌযান সমূহ। إِنْ يَشَأْ يُسْكِنِ الرِّيحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَى ظَهْرِهِ